ثورة الترمذي رحمه الله الباري. اللهم انفعنا بعلومهم وعلومهم، آمين يا رب العالمين. باب ما جاء في كراهية الخروج من المسجد بعد الأذان. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي المؤمن وعلى آله وسلم تسليما. আজকের পুরো সবকের মধ্যে কোন বড় কোন ইখতিলাফের বিষয় নেই। আজকের যে বাপটা কায়েশাব তেলাওয়াত করলেন, বুখারী শরীফের মধ্যে মজমুন চলে গেছে এবং সেখানে আমি যথেষ্ট কথা বলছি। বাবের খুলাসা হল, আজানের পরে মসজিদ থেকে বাহির হওয়া মাকরুহ। ফুকাহে কেরাম এ বিষয়ে তাফসীর লিখছেন যে যদি কোনো ব্যক্তি বেগায়ের ওজর আজানের পরে মসজিদ থেকে বাহির হয়ে যায় ওজর ছাড়া, তাহলে মাকরুহ। আর যদি ওজরের কারণে মসজিদ থেকে বাহির হয় তাহলে কোনো মাকরুহ হবে না। এবং ফুকাহে কেরাম আইমা মুজতাহিদিন ওজরের লিস্ট আলাদা আলাদা করছেন। যেমন আমাদের ফিকহের কিতাবের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি অন্য মসজিদের ইমাম হয় তাহলে সে বাহির হইতে পারে, কারণ তার অন্য মসজিদে যে সে জামাত পড়াবে সে না গেলে মসজিদে এর নামাজ হবে না। তো এটা একটা মসজিদ থেকে বাহির হওয়ার অজুর। এই জাতীয় কোনো ব্যক্তি ইস্তিনজার জন্য গেল, অজু করতে গেল, তো তার অজুর। তো অজুরের জন্য যদি মসজিদ থেকে বাহির হয় তাহলে অসুবিধা নেই, কারাহিয়াত নেই। আর যদি বেলা অজর যদি বাহির হয় তাহলে মাকরুহ। আমি তোমাদেরকে বুখারী শরীফের মধ্যে একটু অন্যরকম কথা বলছিলাম, সেটা বলছিলাম যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আজান এবং জামাত ইকামতের জামাতের মধ্যে খুব বেশি গ্যাপ হত। আমাদের জমানায় অনেক জায়গায় আধা ঘন্টার গ্যাপ হয়, আজানের পর জামাত দাঁড়ায় আধা ঘন্টা পরে, এমনটি সালাফের জমানায় ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান ও ইকামতের মাঝে শুধু এতটুকু ওয়াকফা দিতে বলছেন যতটুকু সময় নির্ধারণ করলে একজন হাজতমান মাসালা নজু কারণেওয়ালা উজু করে খানেওয়ালা খেতে বসে গেছে, খাওয়া থেকে এক ব্যক্তি ইস্তিনজায় ঢুকে গেছে, ইস্তিনজা থেকে ফারেগ হইয়া আসতে মনে করো 10-15 মিনিট এতটুকু। এখন যদি কোনো ব্যক্তি এই এত আজান হয়ে গেছে একটুক্ষণ পরে জামাত হবে, যদি এই ব্যক্তি মসজিদ থেকে বাইর হয় তো যেই মসজিদে আজানের 10 মিনিট পরেই জামাত হয়, 15 মিনিট পরেই জামাত হয়, তো আজান হইতেও তো কয়েক মিনিট লাগে। তো এর পরক্ষণে আজানের সাথে সাথে মুসল্লিদের আগমন শুরু হয়ে যায়। এ অবস্থায় যদি কোনো মসজিদে কোনো মুসল্লি দেখে যে সেখান থেকে বাহির হয়ে যাচ্ছে, তাহলে স্বভাবতই মুসল্লিরা সেই লোক সম্পর্কে বদগুমানি করবে, যে লোক আজান হয়ে গেল এখনই জামাত দাঁড়াবে অথচ সে মসজিদ থেকে বাহির হয়ে চলে যাচ্ছে, এর অর্থ হয়তো সে নামাজই পড়বে না, আর তা না হলে অন্তত জামাত সে ধরবে না, বদগুমানি হবে। আর মুমিন সম্পর্কে কোনো বদগুমানি তোমার সম্পর্কে হোক এটা শরীয়ত পছন্দ করে না। আমি তোমাদের সেদিন ঘটনা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ইতিকাফ অবস্থায় রাতে আসছিলেন, দুইজন আনসারী দুইজন সাহাবা অতিক্রম হচ্ছিলেন, তাদেরকে আল্লাহ রাসূল কথা ডেকে বলছিলেন যে সাফিয়া আমার স্ত্রী। এর দ্বারা বোঝা যায় যে কোনো মুমিন সম্পর্কে কেউ বদগুমানি করবে এমন কোনো সুযোগ দেওয়া যাবে না, এই জন্য বিষয়টা এরকম। আর আমাদের জমানায় যখন নাকি আধা ঘন্টা পর জামাত হয়, তো এক ব্যক্তি মসজিদে বসে আছে আজান দিচ্ছে, তো মসজিদ থেকে বাইর হইলে তো এখন কোনো মুসল্লি আসা শুরু হয়নি, আজানের পর পর কোনো মুসল্লি মসজিদে আমাদের দেশে আসে না, কারণ জানে যে বহুত দের হয়, অনেক দেরি আছে, এরপর ঘন্টা বাজবে, তারপর ছাত্র আল্লাহর ইচ্ছায় রওনা দিবে, বুঝলেন, তা অজুখানা। তাহলে বোঝা গেল যে ওই ব্যক্তি যদি মসজিদ থেকে বাহির হয় তো কারোর সাথে মোলাকাত হওয়ার স্বাভাবিক একটা সম্ভাবনা কম, লেহাজা বদগুমানি কোর করে গেছে, বদগুমানি কোন করেগা? বদগুমানি তো হবে না, দেখবেও না, বদগুমানি কি হবে? ইব্রাহিম নখাই রহমতুল্লাহ আলাইহ এই যে ওনার কল এবং তিরমিজি সর্বশেষ বাবের শেষের দিকে আনছেন, ওনার কলের দিকে যদি নাকি লক্ষ্য করা হয় তো আমি যে এতক্ষণ যে কথাটা বললাম তার তাই ধরেন। ইব্রাহিম নখাই রহমতুল্লাহ আলাইহ বলেন, মসজিদ থেকে বাইর হওয়া আজানের পরে এটা মকরু, যদি নাকি একামত হয়েছে তারপর বাইর হয়, বুঝে আসছে? আর তার আগে যদি বাইর হয় তাহলে মকরু না। বুঝা গেল যে এত এই টাইমে, যেই টাইমে বাইর হইলে জামাত পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই, এমন টাইমে তো বদগুমানি হবে, লেহাদা মকরু। আর এর পূর্বে বাহির হইলে কি হবে না? মকরু হবে না। এ হলো ইব্রাহিম নখাই রহমতুল্লাহ আলাইহির কল। বারকায় ফোকায় গ্রামের ইজমালি কথা এটাই যে অজরের কারণে বাহির হইলে মকরু না, আর বেলা অজর বাহির হইলে মকরু। চলি وبه قال حدثنا هناد قال حدثنا وكيع عن سفيان عن ابراهيم بن مهاجر عن ابي الشعثاء قال خرج رجل من المسجد بعدما اذن فيه بالعصر فقال ابو هريره عصرের নামাজের আজান হয়ে গেল, এক ব্যক্তি মসজিদ থেকে বাইরে হয়ে যাচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরে পড়ে গেল। উনি বললেন যে এই যে ব্যক্তি যে এখন আজান হচ্ছে আর এখন জামাত শুরু হবে এই মুহূর্তে সে যাচ্ছে, তো ফাকাদ আশা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের নাফরমানি করছে, আল্লাহ রাসূলের হুকুম লঙ্ঘন করতেছে। তো বোঝা গেল আল্লাহ রাসূলের হুকুম এটাই যে আজানের পর মসজিদ থেকে বাইর হওয়া যাবে না। জি قال ابو عيسى وفي الباب عن عثمان حديث ابي هريره حديث حسن صحيح وعلى هذا العمل عند اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم ومن بعدهم الا يخرج احد من المسجد بعد الاذان الا من عذر ان يكون على غير عذر او امر لا بد منه ويوان ابراهيم النخعي انه قال يخرج ما لم ياخذ المؤذن في الاقامه قال ابو عيسى وهذا عندنا لمن له عذر في الخروج منه وابو شعثاء اسمه سليم بن الاسود وهو والد اشعث ابي الشعثاء وقد روى اشعث بن ابي الشعثاء هذا الحديث عن ابيه باب ما جاء في الاذان في السفر سفرের মধ্যে আযানের বিষয় সফরের মধ্যে যদি নামাজ জামাতের সাথে হবে তো ইকামত তো হবে তো আযানও হবে তো আজান হওয়ার ব্যাপারে তো কোনো ইখতিলাফ নাই যে আজান হবে সফরের মধ্যে ইকামত হবে আবার কি হবে আজান হবে বাকি হাজারের মধ্যে আজানের যে এহতেমাম এবং গুরুত্ব সফরের মধ্যে সেই পর্যায়ে কিনা এটা নিয়ে একটু ইখতিলাফ ছিল মগর আমলান ইখতিলাফ নাই এবং আবু হানিফা এবং মালিক রহমতুল্লাহ আলাইহ বলেন সফরের মধ্যে যেখানে বাহির থেকে লোক আসার আজান শুনে আসার সম্ভাবনা নাই সেখানে আজান দেওয়ার গুরুত্ব হাজারের আজানের তুলনায় কম আর ইমাম আহমদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহ ওনাদের মাসলাক হলো এই যে উভয় ক্ষেত্রে হাজারে আর সফরে আজান চাই দূর থেকে লোক আসুক বা না আসুক আজানের গুরুত্ব সমান পার্কে আমরা হানাফরাও যেমন নাকি হাজারের মধ্যে আজানকে সুন্নত বলে আমাদের মুফতাবি কল হলো সফরের মধ্যেও আজান দেওয়া সুন্নত চলি ওহি কল হাদাসা মাহমুদ ইবনে বাইলা কল হাদাসানা ওয়াকিউন সুফিয়ান খালিদ আল হাজাই আন আবি কিলাবাত আন মালিক ইবনে হুয়াইরাস হযরত মালিক ইবনে হুয়াইরাস রাদিয়াল্লাহু তাআলা উনি দ্বীন শেখার জন্য মদিনায় আসলেন দ্বীন শেখার জন্য মদিনায় আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থান করতেছেন মসজিদে নববীতে তো 20 দিন থাকার পর তো বাড়ি যাওয়ার রগবত এবং শখ পয়দা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাব ভাব চেহারা মেহরা দেখে বুঝলেন যে মালিক ইবনে হুয়াইরাস এবং তার চাচাতো ভাই দুই যুবক আসছে তো এরা এখন বাড়ি যাওয়ার আগ্রহী হয় ছুটি চায় কি চায় তোমরা যেমন ছুটি চাও মাঝে মাঝে এরকম হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় রহিম শফিক ছিলেন তো আল্লাহ রাসূল ছুটি মঞ্জুর করলেন মগর বিবাহিত ছিল বুঝে আসছে তোমরা আবার এখনই বলবা তো 20 দিনের মধ্যে আমাদেরও ছুটি দেন এই কথা ইস্কাল করবা তো ওনারা বিবাহিত ছিলেন আপনারা যদি থাকেন তো যোগাযোগ করেন দেখা যাবে কি করা যায় জি ইনশাআল্লাহ মগর কই একরার নেই করে আছে কিন্তু একরার করবে না একরার করলে অলিমা খাওয়াইতে এই ভয়তে আর কেউ একরার করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মালিক ইবনে হুয়াইরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল তাকে বাড়ি যাওয়ার এলাকায় যাওয়ার অনুমতি দিলেন, তখন একটা নসিহত শেষ মুহূর্তে করলেন, যখন সফর হবে তো সফরের মধ্যে তোমরা নামাজের টাইম হলে তোমরা নামাজের আজান দিবা। কি দেবা? আজান। আজানের মধ্যে আল্লাহ রাসূল কোন তাকসিস করলেন না যে অমুকে দিবে, তুমি দেবা, তুমি দেবা, সেটা বললেন না। যে ইচ্ছা তুমিও দিতে পারো, কেন আজান যে কেউ দিতে পারে, এর মধ্যে কোনো বিষয় নেই। তবে ইমামত যখন করবা জামাত, দুইজনই জামাত হয়, তোমরা জামাতের সাথে নামাজ পড়বা, আর তোমাদের মধ্যে যে নাকি বয়সে বড় সেই জামাত করবে। কারণ এখানে আল্লাহ রাসূল লক্ষ্য করলেন যে দুইজন এলেমের মধ্যে সওয়া সওয়া, কেরাতের মধ্যে সওয়া সওয়া, লেহাদা যে নাকি আফজাল হবে সেই তো ইমামতি করবে, লেহাদা আকবর সেন্নান যে সে হলো আফজাল, কারণ ওই দুই বিষয়ের মধ্যে সওয়া সওয়া, লেহাদা আল্লাহ রাসূল তাকে ইমামতের জন্য বললেন। এর বাকি তাফসীর ইমামতের আহাদ কোন, এর জন্য মুস্তাকিল বাব আসতেছে। চলি ওয়ালা কদিমতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়া আবু আমিনি ফাকালা লানা ইলা সাফারতি মা ফাদিনা ওয়া কিমা ওয়াল ইয়াউম কুমা আকবার মুকমা ওয়ালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান সুয়াইম ওয়াল আমালু আলাইহি ইনদা আকসারি আহলি ইলমি ইসতারুল আযানা ফি সাফারি وقال بعضهم تجزي الإقامة إنما الأذان على من يريد أن يجمع الناس والقول الأول أصح وبه يقول أحمد وإسحاق باب ما جاء في فضل الأذان أذان الفضيلة এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। হাদিসটা হলো, যে ব্যক্তি 7 বছর পর্যন্ত আজান দিবে এবং মুহতাসিবান সওয়াব মনে করে, ইখলাসের সাথে, অন্য কোনো ধান্দা নেই, তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা তার জন্য লিখে দেবেন, অর্থাৎ সেই লোক জাহান্নামে যাবে। তাহলে বহুত বড় ফজিলত হয়ে গেল। বাকি 7 বছর কি মুসলসল একাধারে দেওয়া জরুরি? ফুকাহায়ে কিরাম লিখছেন, মুহাদ্দিসিনে কিরাম বলছেন, যেটা ওই ফজিলত ওই ব্যক্তিও পাবে যে নাকি সারা জীবনে মিলা কখনো 1 বছর, কখনো 6 মাস, 3 মাস, এর মিলায় মিলায় কয় বছর হয়, 7 বছর হয়, তাহলে সেই ব্যক্তি ওই ফজিলত পেয়ে যাবে। একাধারে 7 বছর কোনো জরুরি না, এই একটা বিষয়, এখানে কোনো ইখতিলাফে কোনো বিষয় নাই। তবে এতটুকু ইমাম তিরমিজির মিজাজ হিসাবে বাবের মধ্যে মুয়াজ্জিনের ফজিলতে অনেক হাদিস আছে, মগর ইমাম তিরমিজি বাইছা যে হাদিসটার উপরে সনদন বহুত কালাম জাইফ, সেই রওয়ায়েতটা নিয়ে আসছেন, আর সহি সনদের যে রওয়ায়েতগুলো ওটি আনেন নাই। এটা ইমাম ষোলো বছর আমি বলছিলাম, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই অমুমান ওই সমস্ত হাদিসের ইস্তিখরাজ করেন, কিতাবে নিয়ে আসেন, যেগুলো অমুমান অন্য মুহাদ্দিস কিরাম তাদের কিতাবে আনেন। কারণ যেটি লেখা ফারেগ হয়ে গেছে ওটি তো মাহফুজ হয়ে গেছে, আর যে সনদ কি হয় নাই কেউ আনেন নাই, তো উনি ওইটা লেখেন যাতে করে ওটাও মাহফুজ হয়ে যায়, বাকি অন্য সহিহ হাদিসের সনদের হাওয়ালা ফিল বাব আন ফুলানিন আর ফুলানিন বলা সেটা হাওয়ালা দিয়ে দেন, দেখা যায় কোনোটাই ছুটে যায় না। চলেন وبه قال حدثنا محمد بن حميد الرازي قال حدثنا ابو تميلة قال حدثنا ابو حمزة عن جابر عن مجاهد عن ابن عباس ان النبي صلى الله عليه وسلم قال من اذن 7 سنين محتسبا كتبت له براءة من النار قال ابو عيسى وفي الباب عن ابن مسعود وثوبان ومعاوية وانس وابي هريرة وابي سعيد وحديث ابن عباس حديث غريب وابو تميلة اسمه يحيى بن غازم وابو حمزة السكري اسمه محمد بن ميمون وجابر بن يزيد الجوفي ضعفه تركه يحيى بن سعيد وعبد الرحمن بن مهدي قال أبو عيسى سعيد الجارودي يقول سعيد وكيع يقول لولا جابر الجوفي لكان أهل الكوفة بغير حديث ولولا জারুদের ক ওকি রহমাতুল্লাহ আলাই হযরত জাবির জুফিকে উনি সেকা বলতে চাচ্ছেন, বিষয়টা হলো এতটুকু আর কিছু না। মগর ইয়াহিয়া ইবনে সাঈদ কাত্তান থেকে নিয়ে আব্দুর রহমানের মাহদি থেকে নিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আকসার মুহাদ্দিসিন নাকি জাইফ করার দিয়েছেন। জি ওয়ালাউলা হামাদুন লাকান আহলুল কুফাতি বিগাইর ফিকহ। জি باب ما جاء ان الامام ضامن والمؤذن مؤتمن الله اكبر একটা বাব আসছে, বাবের হাদিসের টুকরাকে ইমাম তিরমিজি বাব কায়েম করে দিয়েছেন, আল ইমাম যামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন। এখানেও খুব বেশি কোনো বিষয় নাই, শুধু একটা বিষয় যে আল্লাহ রাসূল ঘোষণা করছেন যে ইমাম হলো জিম্মাদার, দায়িত্বশীল জামিন, আর মুয়াজ্জিন হলো আমানতদার, তার উপর সময়ের সব কিছুই তার উপর নির্ভর। কারণ যদি আজান আগে দিয়ে দেয় অনেক মুসল্লি তারা ইফতার করে ফেলবে, অনেকে নামাজ পড়ে ফেলবে আজানের আগেই যদি দেয় নামাজ হবে না, এই সব কিছু জিম্মাদারি, সব কিছু আমানত কার উপর? মুয়াজ্জিন উপর। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আবার সাথে সাথে দোয়া করে দিচ্ছেন, ইয়া আল্লাহ ইমাম সাহেবরা তো বহুত বড় দায়িত্ব তাদের, কারণ ইমাম সাহেবের নামাজ নষ্ট হলে মুয়াজ্জিনের নামাজ নষ্ট হয়ে যাবে, এটা আমাদের মাসলা। এই হাদিসের দ্বারা আমরা ইস্তিদলাল করি, কারণ ইমাম জামিন যেহেতু, তো জামিনের যদি নাকি কি হয় তার শেষ হয়, তো যারটা জামানত নিয়েছে তারও শেষ হয়ে যাবে, বুঝলেন না? যদি নাকি যে নাকি একজন জামিন, মনে করো একজন ওকিল, সে একজন মোয়াক্কিলের পক্ষ থেকে সে জামিন হয়েছে, ওকিল যদি হাইরা যায় তো মোয়াক্কিল কি হারে না জিতে? হাইরে যায়, জাহের বাদ। লেহাদা এখানেও যখন নাকি ইমাম জামিন, ইমাম যদি ঠিক করে তো মুয়াজ্জিন কি বলা হয় মুসল্লি মুক্তাদিটাও ঠিক হয়, আর ইমামেরটা যদি সে গলত হয়ে যায়, বাতিল ফাসিদ হয়ে যায় নামাজ, তাহলে মুসল্লিটাও সেরকম হবে। খেলাফান লিশাফি, ইমাম শাফি বলতেছেন যে না, ইমামের নামাজ যদি ফাসিদ হয়ে যায় মুক্তাদি নামাজ ফাসিদ হবে না। তো ইমাম মালিক রহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাসলাকে এই হাদিসটা তার খেলাফ হুজ্জত এবং দলিল হবে। ঠিক এরকম কেরাত খালফাল ইমামের বহাস কয়েকদিনের মধ্যে আসতেছে ইনশাআল্লাহ, সেখানে আমরা হাদিস দ্বারা ইস্তিদলাল করব, কারণ ইমাম যখন নাকি জামিন হয় তখন জামিনের কথা অন্য সবাইয়ের কথা ধর্তব্য হয়, আলাকসে বলার প্রয়োজন হয় না। লেহাদা ইমাম যখন নাকি মুক্তাদির পক্ষ থেকে জামিন, লেহাদা ইমাম যখন পড়বে তো অন্য কেউ বলবে না। মুক্তাদি দশজন মুয়াক্কিল মিলে একজন জামিন উকিল কোর্টে পাঠাইছে, এখন সে কোর্টে সেই মুয়াক্কিলেরটা দশজন মুয়াক্কিলরা কথা বলে না, বরং কথা বলে কে? ওই একজন জামিন উকিল, সে কথা বলে এবং তার কথাই সবার কথা। মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, এই কথার প্রতিধ্বনি দেওয়া হচ্ছে। বারকাত এই হাদিসটা, কিরাত খালফাল ইমাম, ইমামের পিছনে মুক্তাদিরা যে কিরাত পড়া লাগবে না, সে মশালার মধ্যে আমাদের দলিল। এবং এর সাথে সাথে ইক্তিদাউল মুফতারিজ খালফাল মুতানাফফিল জায়েজ নাই, সে হাদিসের উপর, ওই মশালার উপরে হাদিসটা আমাদের দলিল। কারণ যে নাকি জামিন হয় সে বড় হওয়া লাগে, ছোট বড় জামিন হয় না, বরং বড় ছোট জামিন হয়। লেহাদা নফল পড়নেওয়ালা ছোট, সে তো আর জামিন হইতে পারবে না, ফরজ পড়নেওয়ালা বড়। লেহাদা ইক্তিদাউ মুফতারিজ খালফাল মুফতারিজ জায়েজ, আর ইক্তিদাউ মুফতারিজ কি ইক্তিদাউ মুতানাফফিল খালফাল মুফতারিজও জায়েজ, মগর এর বরাক্স সুরা জায়েজ নেই। এই মাসালার মধ্যে এই হাদিসটা আমাদের বাহার কে, এই হাদিসটা জওয়াবুল কালিমের অন্তর্ভুক্ত, অনেক হাদিসের এবারাত ছোট, মগর মতলব এবং মানা এবং মফহুম অনেক, এবং এর দ্বারা আমাদের আহনাফের অনেক দলিলের ইস্তিদলাল করা যায়। হাদিসের সনদের মধ্যে কিছু কালাম আছে, মগর আমাদের আখিরি ফয়সালা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ফয়সালা হলো এই হাদিস সনদন কাবিল ইস্তিদলাল। চলি وبه قال حدثنا هناد قال حدثنا ابو الاحوص وابو معاويه عن الاعمش عن ابي سعيد عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم الامام ضامن والمؤذن مؤتمن اللهم ارشد الائمه واغفر للمؤذنين. قال ابو عيسى وفي الباب عن عائشه وسهل بن سعد وعقبه بن عامر حديث ابي هريره رواه سفيان الثوري وحفص بن غياث وغير واحد عن الاعمش وعن ابي صالح عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم وروى اسباط بن محمد عن الاعمش قال حدثت عن ابي صالح عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم وروى نافع بن سليمان عن محمد بن ابي صالح عن ابي عن عائشه عن النبي صلى الله عليه وسلم هذا الحديث. قال ابو عيسى وسمعت ابا زرعه يقول حديث ابي صالح عن ابي هريره اصلح وقتدغري حضرت ابو هريره থেকে আসছে আমার নবী সালের রওয়ায়েতটা সনদটা, আর কোনখানে আনা আয়েশাটাও আসছে, সাহাবি আবু হুরায়রা সাহাবি আয়েশা। তাহলে আবু জুরা বলতেছেন ওনার কথা হলো এই যে সনদের মধ্যে সাহাবা আবু হুরায়রা সেইটা হলো বিশেষ সহিহ। জি من حديث ابي صالح عن عائشه قال ابو عيسى وسمعت محمد يقول حديث ابي صالح عن عائشه اصحه. আর ইমাম বুখারী রহমাতুল্লাহ বলতেছেন যে না, আবু সালের সনদে যেই সনদের মধ্যে সাহাবা হলো হযরত আয়েশা সেই সনদটা সহি। আমরা বলি আবু জুরার কথাও ঠিক, আবু হুরায়রার কথাও ঠিক, ওই বুখারীর কথাও ঠিক, মানে দুটোটা সহি। উনি বলতেছে এইটা বেশি সহি, উনি বলতে ওইটা বেশি, আর দুটোটাই সহি। তার কারণ হতে পারে এক রাবি উনি ওনার থেকেও শুনছেন, আবু হুরায়রা থেকে শুনছেন, আবার কার থেকে? আয়েশা থেকেও শুনছেন। জি তার নেই। ويقرن علي بن المديني انه لم يثبت حديث ابي صالح عن ابي هريره ولا حديث ابي صالح عن عائشه في هذا. باب ما يقول اذا اذن المؤذن যখন আযান দিবে তো কি বলবে, অর্থাৎ আযানের জবাবের বিষয়টা আসছে, এটাই বুখারীতে বলছি। এখানে আহনাফের মাসলাক, আহনাফের কিতাবের মধ্যে যে মাসলাক লেখা আছে সেটা হলো এই, যে আজান মুয়াজ্জিন যেমন বলে তেমনই বলবে, তবে হাওকালার সময় হাইয়ালাতাইনের সময় হাওকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকিটা সব মুয়াজ্জিন যা বলে কি বলা হয় জবাব দেনে ওয়ালা তারাই কথাই বলে। এবং এর কারণ হলো এই মজমুনের মধ্যে দুই রকমের হাদিস আসছে। একটা হাদিসের মধ্যে আসছে মুয়াজ্জিন যখন আজান দেবে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন বলে তোমরাও সেই রকম বলো, অর্থাৎ উত্তর হুবহু ওই ইবারত দ্বারা দাও, একটা রাওয়ায়েতে এটা বোঝা যাচ্ছে। আর একটা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার থেকে রাওয়ায়েত আসছে এবং রাওয়ায়েতের সনদ বহুত মজবুত, মুসলিম শরীফের মধ্যে আসছে, অন্য সুনানের মধ্যে আসছে, সহিহ রয় গত বছর তোমার মিশকার শরীফে পড়ছো। তো সেখানে আসছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ বলতেন তখন লা হাওলা ইয়ানি হাও ফালাহ বলতেন। লেহাজা আমরা এই কথা বলবো দুই হাদিসকে সামনে আনো, সামনে আনার পর এই হাদিসে সানি মুখাসসিস লিহাদিস আল-আউয়াল, লেহাজা আউয়াল সব অংশ তো ঠিকই থাকবে বাকি এই হাইয়ালা তাইরের সময় কি হবে হাও ফালাহ হবে। মানে আমাদের উস্তাদের কথা হলো যে দুই রকম জবাব দেওয়া যায়, দুই রকম জবাব দেওয়া যায়। যদি নাকি কোনো ব্যক্তি একেবারে লা হাইয়া আলা সালাহ সময় হাইয়া আলা সালাহই বলে, হাইয়া আলা ফালাহ সময় হাইয়া আলা ফালাহই বলে, তাহলে তার জবাবের জবাব আদায় হয়ে যাবে। আর যদি না কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে তাহলে আজানের জবাব হয়ে যাবে। উভয়টাই কি আছে খেয়ার ইখতিয়ার। লিহাজা আগে ইয়ে মানা যায় তো ফির দুই হাদিস কে তাদেরকে তার বাকি নিয়ে রাখা। চলো ওয়াবিহি ক্বালা হাদাসানা ইসহাক ইবনু মুসা আল আনসারী ক্বালা হাদাসানা মানু ক্বালা হাদাসানা মালিক ইবনু হাক ক্বালা ওয়া হাদাসানা কুতাইবা ইবনু মালিক আন সুরিয়ান আতা ইবনু ইয়াজিদ আল লাইতি আন আবি সাঈদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিতুম নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলু আল মুয়াজ্জিন ওয়া ফিল বাবি আন আবি রাফিন ওয়া আবি হুরায়রা তাও উম্মি হাবিবা তাও আব্দুল্লাহ ইবনু আমর ওয়া আব্দুল্লাহ ইবনু রাবিয়া তাও আয়েশা তাও মুআয ইবনু আনাস ওয়া মুআবিয়া তা ক্বালা আবু ঈসা হাদিথু আবি সাঈদ হাদিথু হাসান সাঈদুন ওয়া হাকাযা রাওয়া মা'মার ওয়া গায়রু ওয়া عن الزهري مثل حديث مالك وروى عبد الرحمن بن اسحاق عن الزهري هذا الحديث عن سعيد بن المسيب عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم وروايه مالك اصح باب ما جاء في كراهيه ان ياخذ المؤذن على الاذان اجرا. যে মুয়াজ্জিন সব আজান দিয়ে পয়সা নেওয়া মকরু, মুয়াজ্জিন আজান দিয়া পয়সা নিতে পারবো না। তো মশালাটা আসলে উজরত আর তাআতের মশালা এসে গেছে, উজরত আর তাআত। হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আবুল আস কে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আল্লাহ রসুল তায়েফের গভর্নর বানাচ্ছিলেন। যখন নাকি তায়েফের গভর্নর বানাচ্ছেন, যখন নাকি সে রওনা হয়ে যায়, তো আল্লাহ রসুল সর্বশেষ তাকে নসিহত করছিলেন যে ওসমান দেখো তুমি তো যাবা তায়েফে, তায়েফে যা এখানে তোমার মুয়াজ্জিন নিযুক্ত করবা, যে মুয়াজ্জিন আজানের বিনিময় কোনো টাকা পয়সা যেন না নেয়। এখন উজরা তারা তাওয়াত মাসালা আজান দিয়া বেতন নেওয়া, এমামতি করে বেতন নেওয়া, মাদ্রাসার শিক্ষকতা করে বেতন নেওয়া, এটা সব উজরা তালা তাওয়াতের মধ্যে দাখিল। এটা জায়েজ কি জায়েজ না এ ব্যাপারে আইমা মুস্তাহিদিন মধ্যে ইখতিলাফ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মুতলাকান জায়েজ বলেন, দলিল পেশ করেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যেটা সেহার মধ্যেও আসবে এবং সুনানের মধ্যেও আসছে। যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক সাহাবাদের এক জামাত নিয়ে সফরে যাচ্ছিলেন, রাস্তায় রাত্র হয়ে গেল এক এলাকায়, তো এলাকায় তখন তার হোটেল খাবারের রেস্টুরেন্ট এই জাতীয় কিছু ইন্তজাম ছিল না। তখন ওই এলাকা যে এলাকায় রাত্র হয়ে গেল পরামর্শ হলো যেখানে আমরা আজকে রাত্রে অবস্থান করব তাও গাড়ল। তো বললেন যে দেখি পাশের গ্রামে যাই, গ্রামে যে তাদের কাছে বলি ভাই আমরা মেহমান ঘরে, তো আজকে আমাদেরকে মেহমানদারি করো খাওয়া লো। তো সেই কথা মতো গেল ওই গ্রামবাসী এলাকাবাসী তাদেরকে ইনকার ফাওয়াও ইনকার করে দিল যে না আমরা কেউ মেহমান অপরিচিত, তোমরা তোমাদেরকে আমরা খাওয়াবো না। কি করবে না খেয়ে পড়ে থাকে সারা কোনো উপায় নেই, আল্লাহর হুকুম। রাত্র আর একটু হলো গভীর, এর মধ্যে কওমের সর্দারকে সাপে কামড়াইল। তো সাপে কাটার কারণে তখন তাদের কাছে যে আলাদা ছিল চিকিৎসা করলো, মগর সর্দার সুস্থ হইল না। কলমের জনক ব্যক্তি বলল যে দেখো এখানে পরদেশী কিছু লোক এই আমাদের গ্রামের পাশেই তারা অবস্থান করতেছে, তো হইতে পারে তাদের মধ্যেও তো কোনো ডাক্তার কবিরাজ থাকতে পারে, তো চলো তাদেরকে বলি না যে আমাদের সর্দার এরকম সাপে কামড়াইছে, তোমাদের মধ্যে কেউ সাপের বিষ নামাইতে পারে কিনা বা চিকিৎসা করতে পারে কিনা। তো সিদ্ধান্ত হলো ঠিক আছে বিপদে পড়ছি, এখন কি করা হবে। গমের লোকজন গেল, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নিজেই দাঁড়ায় বললেন যে হ্যাঁ সাপের বিষ নামানো এবং এটার চিকিৎসা তো আমার অন্তুর ব্যাপার, গ্রামের মায়ের। তবে তোমাদেরকে আমি বলছিলাম আমরা যে মেহমানদারি করার জন্য তোমরা করো নাই, তো আমরাও আল জাযাউল ইহসান ইল্লা ইহসান, তোমরাও ইহসান করো নাই আমিও ইহসান করব না, অতএব যদি চিকিৎসা নিতে হয় তাহলে পয়সা দিতে হবে, বিলা আওয়াজ বিলা আওয়াজ হবে না, কি পয়সা দিতে হবে, কন্ট্রাক্ট করো চুক্তি করো। পরবর্তীতে চুক্তি হলো যে 30টা ছাগল যদি দিতে পারো তাহলে 20 ছাড়তে পারে চিকিৎসা করতে। তখন তারা তো 30 ছাগল কেন বেশি বললে হয়তো রাজি হয়ে যায়, রাজি হয়ে গেল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চিকিৎসা করে আসলেন আর সর্দার পূর্ণ সুস্থ হয়ে গেল। 30টা ছাগল নিয়ে আসলো, এখন সাথীদের মধ্যে ইখতিলাফ, কেউ বলে কোরআন বেচা খাইছো, ঘটনা কি ঘটনা, আবু সাইদ খুদরি আসতেই সবাই বললো আরে আমরা তো কোনোদিন জানতাম না তুমি সাপের কামড়ের আবার চিকিৎসক হয়ে গেছো, কি পয়রা কি করলা। বলে কেন আল্লাহ রাসূল বলছেন না সূরা ফাতিহা শিফা, লেদা সূরা ফাতিহা পড়ছি সাতবার বুক মারছে বলা হয়ে গেছে জিনিস আর কি এটি তো পড়ছে। তো বলে সূরা ফাতিহা কোরআন পয়রা কোরআন বেশে ছাগল আনছ হবে না, আমরা খাবো না। কেউ বলছে খাবো, এখন তো সাথীরা সব কেউ ভাগাভাগি করে নিতে রাজি আর কেউ কে না কোরআন বিচা খাইছে এটা নেওয়া যাবে না, ইখতিলাফ হয়ে গেল। সিদ্ধান্ত হলো যে আচ্ছা ঠিক আছে এইভাবেই রাখো ছাগল গুলা সাথে রাখো, মদিনায় যাই আল্লাহ রাসূলকে জিগাই যে আর রাসূলুল্লাহ এইভাবে ছাগল পাইছি এখন যদি নাকি ঠিক হয় তো খামো, না হলে যা বলবেন তাই কর। আল্লাহ রাসূল বললেন আরে ভালোই তো করছো, বিলকুল ঠিক আছে খাও আমার জন্য একটা ভাগ লাগে, অন্যদিকে ইবনে মাজার মধ্যে একদিন আল্লাহ রাসূল লক্ষ্য করলেন তার হাতে সুন্দর একটা ধনুক কামান, আল্লাহ রাসূল বললেন তুমি ধনুকটা কোথায় পাইলা, তোমাকে তো দেখি নাই ধনুক। ইয়া রাসূলুল্লাহ আমি একজন মুসলমানকে কোরআন শরীফ শিখাইছি, তো কোরআন শরীফ শিখানোর পর সে খুশি হয়ে আমাকে ধনুকটা দিছে। আল্লাহ রাসূল বললেন যদি জাহান্নামের ধনুক চাও তাহলে এটা রাখো, ওয়াইদে জাহান্নাম শোনায় দেবে। বুঝা গেল কোরআন বেচা টাকা নেওয়া, কোরআন পড়া টাকা নেওয়া কি নাই জায়েজ, এই হাদিস দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিদলাল করেন, আর আগের হাদিসের দ্বারা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিদলাল করেন, তাহার কেব তাদের ইস্তিদলাল নিজ নিজ জায়গায় ঠিক। আহনাফের মূল মাসলাক এবং মাসালা এটাই যে উজরাত আলা তাআত জায়েজ নেই, এটা মুতাকাদ্দিমিনের জামানা পর্যন্ত এটাই ফতোয়া ছিল এবং এখনো সেই ফতোয়া। মাগার মুতাখিরিনরা যখন দেখলেন ফোকায় মুতাখিরিন হানাফ যে হালাত পরিবর্তন হয়ে গেছে, তখন ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম মুদাররিসিনে কেরাম মুয়াজ্জিনে কেরাম আইমা আজম এদের সরকারিভাবে সবচেয়ে বড় বড় তাদের বহুত বড় সম্পত্তি দেওয়া ছিল, তাদের সরকারিভাবে বাইতুল মাল থেকে বড় বড় ভাতা ছিল, অতএব তাদের আলাদা ভাবে কোন বেতনের কোন প্রয়োজন ছিল। কিন্তু ইসলামী হুকুমত বি খতম হয়ে গেই আর এরপরে এই মাদ্রাসা পড়ানোওয়ালা মসজিদ ইমামতি মুয়াজ্জিনি করানোওয়ালা এদের সরকারি কোন পৃষ্ঠপোষকতা দূরের কথা, কিভাবে এটি খতম হয় সেই বন্দি বেগের সরকার করে, তো তখন জনগণের উপরে জিম্মাদারি আসলো এদের ভরণ পোষণের, তখন হযরত আইমায়ে ফুকাহায়ে আহনাফ ফতোয়া দিলেন কাদের কলের উপরে ইমাম শাফি রহমাতুল্লাহ কল, যে এখন ওস্তাদদেরকে বেতন নেওয়া এবং মুয়াজ্জিন ইমাম সাহেবদের বেতন নেওয়া বিলকুল জায়েজ আছে। এবং এখানে আর একটা কথা বুঝো, আমি তোমাদের বলছিলাম কাকে কে এক প্রশ্ন করছিল যে ইখতিলাফ হয় শুধু, ইখতিলাফ তো রহমত, মুস্তাহিদিনদের ইখতিলাফ। মগর একটা মনে রেখো, এক অন্য মুস্তাহিদের কওলের উপরে ফতোয়া দেওয়া আর এক ইমামের ফুকাহায়ে ওলামাদের তখন জায়েজ আছে যদি সেই মাসলাটা কি হয় মুস্তাহাদ ফি হয়, ইত্তেফাকি মাসালা, যে চার ইমাম ইত্তেফাক হয়ে গেছে তার মধ্যে কোনো আলাদা ফতোয়া দেওয়া যাবে না, বুঝে আসছে? এবং নসের মধ্যে দালাইলের এতবারে সেটা মুতাআরিস, মুখতালিফ, এদিকে দলিল আছে এদিকে দলিল আছে। এবং আইম্মা মুজতাহিদিনদের মধ্যে ইজতিহাদি ইখতিলাফ আছে, এমন মাসালা যদি হয় তখন প্রয়োজন জরুরতান তখন এক ইমামের পরবর্তী যে আয়েশা ফুকাহায়ে কেরামের অন্য ইমামের কওলের উপরে কি করা ফতোয়া দেওয়া কি আছে জায়েজ আছে। যেমন এই মাসালার মধ্যে আহনাফ এটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কওলের উপরে কি দিচ্ছে ফতোয়া দিচ্ছে, ইয়ানি উজরাত আলা তাওয়াজ জায়েজ। লাজ আপনার মনে কোনো পরেশানি নেই, আর যদি চিন্তা আপনি করেন তাহলে যেই দিক যেই লাউ সেই কর। কারণ আগেকার যুগেও আইম্মা এবং মুয়াজ্জিনিন এবং ওস্তাদরা পয়সা কিন্তু তাদের পকেটে যাইত, অবশ্য পাবলিকের দ্বারা যাইত না, যাইত কোন কোনখান থেকে বাইতুল মাল থেকে যাইত। মগর বাইতুল মালের পয়সা কাদের পয়সা? পাবলিকেরই তো পয়সা। এখন পাবলিকের পয়সা বাইতুল মাল থেকে যাইত মগর ডাইরেক্ট যাইত না, এখন ডাইরেক্ট যাচ্ছে, এতটুকু পার্থক্য, আর তো কিছু নাই। জি وبه قال حدثنا هناد قال حدثنا أبو زبيد عن أشعث عن الحسن عن عثمان بن أبي العاص قال أن من آخر ما عهد إلي رسول الله صلى الله عليه وسلم أن اتخذ موازنا لا يأخذ على آذانه أجرا. قال أبو عيسى حديث عثمان حديث حسن والعمل على هذا عند أهل العلم كرهوا أن يأخذ على الآذان أجرا واستحبوا للمؤذن أن يحتسب في آذانه. যেটা নাকি জরুরত, যেটা থেকে না হইলে আর চলবেই না, যদি মাদ্রাসায় শিক্ষক না থাকে, যদি মসজিদে মুয়াজ্জিন না থাকে, ইমাম না থাকে, তাহলে দিন কা গাম দারহাম বারহাম হয়ে যায়। তাহলে এরকম দিনই সাদি জরুরত যদি হয় তাহলে ফোকায় আহনা উজরত আলা তাওয়াতের অনুমতি দিছেন। খুব ভালো করে বুঝেন, কি বোঝা গেল, যদি নাকি দিনের সেরকম সাদি জরুরত না হয়, দিনের কাজ মাগার জরুরত নাই, না হইলে কোনো ক্ষতি নেই, এমন কাজের মধ্যে উজরত নেওয়া এখনো কি নাই যায়, এটাই মাসাল। মাসালান তোমাদের ভাষায় হকুল্লাহ, অন্য যেমন নাকি মানুষ মারা গেছে ঈসালের সবের জন্য কোরআনের পাকে তেলাওয়াত করে, তো এই ঈসালের সব আর একজনের দ্বারা করানো এটা কোনো এমন কোনো জরুরত না যা না হলে দিনই নিজাম নষ্ট হয়ে যাবে, বুঝে আসছে বিষয়টা? লেহাজা এই ঈসালে সওয়াবের বিনিময় এখানে ঈসালে সওয়াবের যে কোরআন পড়া হয় তার এলাজে পয়সা নাও এখনো ফকায় আনা বলেন লায়াতু জায়েজ, আর যারা নেয় তারা কি অবস্থা আছে বুঝো, তাদের পয়সা হালাল না জায়েজ হারাম। দ্বিতীয় আরেকটা মশালা আসে, যেমন তারাবির নামাজ হাফিজ সাহেবদের তারাবির নামাজ পড়ে টাকা দিবে কি দিবে না, এখান থেকে ইশতেহার। কারণ তারাবির নামাজ খতমে তারাবি এটা এমন নয় যেটা না হলে দিন ধ্বংস হয়ে যাবে, খতমে তারাবি না হলে আলাম তারাবি তারাবি পড়বে, খতমে তারাবি কোনো জরুরি না, যে পুরো কোরআন পড়াই এটা সুন্নত, যদি নাকি সেই রকম যেখানে পাওয়া যাবে সেখানে পড়বে, আর যেখানে পাওয়া যাবে না এরকম হাফেজ লিল্লাহ হাফেজ সেখানে পড়বে না, এর দ্বারা দিন ধ্বংস হবে না। লিহাজা ফুকায় মুতাখিরিন আনাফ এই কি বলা হয় তারাবির নামাজ খতমে তারাবির উপরে, তারাবির খতমে তারাবি বলতেছে এর উপর উজরত নয় এখনো জায়েদের ফতোয়া দেয় নাই। যে মনে রাখেন যত সুরা তারাবি তো ওটা তারাবি নফসে তারাবির সবুত, ওটা নফসে তারাবি না হলে থাকবে না এই জন্য, কিন্তু খতমে তারাবি না হলে তো কোনো অসুবিধা, না হলে তো তা বিকল্প আছে, এটাই বলতেছি আমি, জানা তো ওটা নফসে তারাবি থাকবে না এই জন্য তার জন্য অনুমতি, মগার খতমে তারাবি যদি না হয় পার্টি পার্টি একটা পার্টি সুন্নত না হবে, আর কিন্তু সেটাও দেখা যাবে ইনশাআল্লাহ এক পর্যায়ে এসা, যেমন দেখি আলহামদুলিল্লাহ বহুসে হাফেজ তৈয়ারি হয়ে যাতে, আর এখন তো আলহামদুলিল্লাহ ঢাকায় বেশ পরিবেশ হয়ে আসছে, আমি আমাদের জামেত লাভরার থেকে প্রায় বিশের উপরে মসজিদে হাফেজ দিচ্ছি প্রতিদিন বছর কামরাঙ্গিনচর, আলহামদুলিল্লাহ কেউ কিনে না টাকা পয়সা নেই, আলহামদুলিল্লাহ চলছে। এখন ওই এলাকার মধ্যে অন্য অন্য খান থেকে হাফেজ আসে, তারাও বলে আমরা হত্যাকা নিব না, মাশাআল্লাহ সুম্মা মাশাআল্লাহ, এইটি আমরা চাইছি আর কিছু চাই না। বুঝলেন যে একটা পরিবেশ কায়েম হয়ে যায়। আল্লাহর উপর ইয়াকিন রাখো যে যারা হাফেজ আসো তোমরা খতমে তারাবির টাকার উপর নির্ভরশীল হয় না, যে আমাদের লেখাপড়ার খরচ চলে কেতাব প্রেতাব কিনি। অনেক ছাত্র বলে এটি যে কেতাব প্রেতাব কিনি, হুজুর এই ফতোয়া দিলে তো আমরা কিভাবে চলবো। আল্লাহর জাতের উপর ভরসা রাখো, তুমি যদি তোমার ইতমিনান ইয়াকিন থাকে যেটা যেহেতু নাকি জায়েজ নেই অতএব সেই পয়সা আমি নেবো না, আল্লাহ তোমাকে বিকল্প রাস্তায় হালাল তরিকায় হালাল রাস্তা থেকে তোমাকে সেই টাকা বা তার চেয়ে বেশি তোমাকে আল্লাহ দিবে। জি একটা দোয়া আসতেছে যে দোয়াটা এখন পড়া হলো, আর একটা দোয়া আমরা জানি যে আল্লাহ মুরব্ব হাজির দাওয়াতি তাম্মা। তো দুইটা দোয়াই আসছে, যেখানে একাধিক দোয়া আসে, যেমন আজানের পরে দোয়া আসছে, তো ওখানে কেউ কেউ বলছেন যেটা তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আগের দোয়াটা দাওরানে আজান এ দোয়া পড়বে, আর দ্বিতীয় দোয়াটা পড়বে বাদ আল আজান, লেহাজা কোনো তারুজ নেই। বুঝে আসছে? কেউ বলছেন যে দুইটাই দোয়া আসে, তুমি এটা পড়ো ওটাও পড়ো ফালা কাল খেয়া, আর যদি জমা বাই না হওয়া করো ফাহু আহাদ। জি قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرف إلا من حديث ليس بن سعد عن حكيم بن عبد الله بن قيس فهو منه أيضا. وبه قال حدثنا محمد بن سالم بن عسكر البغدادي إبراهيم بن يعقوب قال حدثنا علي بن عياش قال حدثنا شعيب بن أبي حمزة قال حدثنا محمد بن المنكدر عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم قال حين يسمع نداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة أعزان المده আজানের মধ্যে সব কিছুই আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতে তাওহীদ আছে, এই রেসালাতের ইয়াস আশহাদু আন্না মুহাম্মাদুর শাহাদাতে রেসালাত আছে, এর পর থেকে নিয়ে নামাজ সবচেয়ে আহাম ইবাদতের দাওয়াত আছে। তো এই জন্য এর মধ্যে ইসলামের আহাম আহাম সব জিনিস আসার কারণে এটাকে কি বলা হয়েছে, দাওয়াতু তাম্মায়ে কামেলা বলা হয়েছে। বুঝে আসছে? জি آتي محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إلا حلت له الشفاعة يوم القيامة. قال أبو عيسى حديث جابر حديث حسن غريب من حديث محمد بن المنكدر ولا نعلم أحدا رواه غير شعيب بن أبي حمزة. باب ما جاء أن الدعاء لا يرد بين الأذان والإقامة. যে কিছু সময় আছে কবুলিয়াতের, আবার কিছু ওয়াক্ত আছে কবুলিয়াতের, আবার কিছু মকাম আছে কবুলিয়াতের, কিছু স্থান এমন আছে যে স্থানে দোয়া করলে কবুল হয়, আবার কিছু সময় আছে যে সময় দোয়া করলে কবুল হয়। সেই যে যে সময় যে যে ওয়াক্তের মধ্যে দোয়া কবুল হয় তার মধ্যে একটা সময় ওয়াক্ত হলো যে আজান এবং একামতের মাঝে যে গ্যাপটুক থাকে এই টাইমে যে কোনো দোয়া করা হয় আল্লাহ সেই দোয়া কি করেন, কবুল করেন। জি وبه قال حدثنا محمود قال حدثنا وكيع عبد الرزاق وابو احمد وابو نعيم قالوا حدثنا سفيان عن زيد العميان ابي ياس معاويه بن قره عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الاذان والاقامه. قال ابو عيسى حديث انس حديث حسن وقد رواه ابن اسحاق الهمداني عن بريده بن ابي مريم عن انس ان النبي صلى الله عليه وسلم مثل هذا. باب ما جاء كم فرض الله على عباده من الصلوات কয় ওয়াক্ত নামাজ ফরজ করছেন, এটা বুখারীর মধ্যে মেরাজের হাদিস চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো 50 ওয়াক্তই ফরজ করছিলেন, মগর এটা সূরাতান হযরত ইব্রাহিম কি বলা হয় মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন বললেন যে আমি বনু ইসরায়েলকে খুব দেখছি পারবে না আপনার উম্মত, আরো দুর্বল আপনার উম্মত, তারা পারবে না 50 ওয়াক্ত ডেইলি আদায় করতে, আল্লাহর কাছে তাখফিফ চান। আল্লাহ রাসূল গেলেন 5 ওয়াক্ত কমায় দিলেন, আবার মূসা সেই কথা বললেন, এভাবে কমাইতে কমাইতে কয়েত হয়ে গেল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ জানতেন যে 5 ওয়াক্তই হবে, বাকি বান্দার যাতে ইয়াকিন হয় যে আসলে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ দিবেন এটার উপর তার ইতমিনানে কামেল হয়, এজন্য একটি সূরাত বলে আল্লাহ ঘোষণা করলেন লা ইউবদ্দালুল কওলু লাদাইয়া, আমার এখানে কথার হেরফের নাই, অতএব আমার বান্দারা পাঁচ অক্ত পড়বে কিন্তু আমি লেখব কয়েক তোর পঞ্চাশ অক্ত। বাকি এখানে মেরাজ সম্পর্কে কিছু কথা কোন সনে হয়েছে সেই বিষয়টা বুখারীর মধ্যে হয়ে গেছে। চলেন ওয়াকিল বাবি আন উবাদাত আপনি সোয়ামিতি ওয়া তালহাত আপনি উবাদিল্লাহ ওয়া আবি ফাদাদাতা ওয়া আবি যুররিন ওয়া মালিক ইবনে সুআসাতা জার জার যুররিন নিয়া জাররিন জি ওয়া আবি সাঈদ আল খুদরি ক্বাল ক্বাল আবু ঈসা হাদিথু আনাস হাদিসুন হাসান সহিহ গরিবুন বাবু ফি ফাযলি সালাওয়াতিল খামস। কোন আহাম কোন বিষয় নাই, সহজ সহজ বিষয়, পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত হাদিসের মধ্যে আসছে। পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, এক অক্ত থেকে আরেক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যে গুণাগুলা, সে গুণার দ্বারা মুরাদ হলো সগীরা গুণা। ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিনের উসুলে সে মাফ হয়ে যায়। এবং এর সাথে সাথে যখন বান্দা জুমার থেকে জুমা পড়বে, এই জুমা পড়লো পরে জুমা পড়লো, তো দ্বিতীয় জুমার কারণে এক সপ্তাহের গুণা তার মাফ হয়ে যাবে। এখানে একটা জাহিরিয়ত এবং একটা ইশকাল পড়ে যে পাঁচ ওয়াক্ত নামাজ যে বান্দা পড়বে আবার জুমার নামাজও পড়বে, তো ডেইলির সগীরা গুনাহ তো পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারাই আল্লাহ মাফ করে দিলেন, তো জুমার জন্য রইলটা কি? জুমার জন্য রইলটা কি? গুনাহ তো পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা মাফ হয়ে গেল, তো জুমার দ্বারা তো কিছুই মাফ হলো না। এর ওলামায়ে কিরাম জবাব দিছেন, এক জবাব তো মশহুর যেটা হলো এই, যেখানে মূলত এই আমলের খাসিয়াত এবং আসর বয়ান করা হচ্ছে, যে এই আমলের খাসিয়াত হলো গুনাহ মাফ করা, যদি গুনাহ থাকে মাফ হবে আর গুনাহ না থাকলে তো মাফ হওয়ার প্রশ্ন নাই। মানে আমাদের আল্লামা বদরুদ্দিন ওমদাতুল কারিওয়ালা এর চাইতে একটা সাফ কথা বলছেন যেটা সাধারণ পাবলিকের অন্তরে ধরে ভালো। উনি বলছেন উসুল হলো এই, যদি গুনাহ থাকে তো গুনাহ মাফ হবে, আর গুনাহ যেখানে নাকি বলা হয়েছে গুনাহ মাফ হবে অথচ গুনাহ নাই, তাহলে কি হবে? সেই পরিমাণ তারাকিয়ের দরজাত হবে, সেই পরিমাণ তারাকিয়ের দরজাত হবে। লেহাজা যদি জুমার দ্বারা কোনো গুনাহ মাফ হওয়ার মতো না থাকে তাহলে সেই জুমার দ্বারা তারাকিয়ের দরজাত হবে, কোনো মা কোনো কমতি তো নাই, কোনো ঘাটতি তো নাই, কোনো লস তো নাই, লাভই লাভ। তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম যে নামাজ পাঁচ অক্ত নামাজ ফজিলত হলো এই যে কি হয় মাফ হয় গুনাহ। তবে এখানে গুনার দ্বারা মোরা সগীরা গুনাহ, কারণ মালাম ইয়াকশাল কাবায়ের শব্দ আসছে। মালাম ইয়াকশাল কাবায়ের দুইটা তর্জমা, একটা ইস্তিসনার তর্জমা করছে না ইল্লাল কাবায়ের অন্য নসের কারণে, আবার মালাম মালাম ইয়াকশাল কাবায়ের আরেক তর্জমা হলো মালাম শর্তিয়ার তর্জমা করছে, অর্থাৎ যদি নাকি কাবায়ের মুরতাকিব না হয় তাহলে সাগায়ের মাফ হবে, আর যদি নাকি মুরতাকিবে কাবায়ের হয় তো সাগায়ের মাফ হবে না। মানে তাওজিহ আউয়াল জাহির চলে। وبه قال حدثنا علي بن جعفر قال حدثنا اسماعيل بن جعفر عن العلاء بن عبد الرحمن عن ابي عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال الصلوات الخمس والجمعه الى الجمعه كفارات لما بينهن ما لم يخش الكبائر ما لم يخش الكبائر او بلا جاء ما لم يخش الكبائر او بلا جاء جي وفي الباب عن جابر وانس وحضره الاسدي قال ابو عيسى حديث ابي هريره حديث حسن صحيح باب ما جاء في فضل جماعه সাথে নামাজ পড়ার আগে তো নফসে সালাতের ফজিলত, এখন আবার নামাজ জামাতের সাথে পড়ার ফজিলত। একা একা পড়ার চেয়ে পঁচিশ গুণ বা সাতাশ গুণ সওয়াব বেশি হয়, দুই রওয়ায়েতে দুই রকম আসছে, কোন রওয়ায়েতে পঁচিশ কোন রওয়ায়েতে সাতাশ আসছে, এর মুখতালিফ বিভিন্ন তাওজিহাত করা হয়েছে। যেমন যদি নাকি জামাত ছোট হয় তাহলে পঁচিশ, জামাত বড় হলে সাতাশ, যেমন এখলাস যদি নাকি যত বেশি হবে সেই হিসাবে বাড়তি হবে, অথবা আল্লাহ রসুলকে প্রথম পঁচিশের প্রতিলেখ বলা হচ্ছিল পরবর্তীতে আরো ইজাফা করে সাতাশ বলা হয়েছে। চলিও وبه قال حدثنا هنام قال حدثنا عبدة عن عبيد الله بن عمر عن نافع عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل على صلاة الرجل وحده بسبع وعشرين درجة وفي الباب عن عبيد الله بن مسعود وأبي بن كعب ومعاذ بن جبل وأبي سعيد وأبي هريرة وأنس بن مالك قال أبو عيسى حديث ابن عمر حديث حسن صحيح فهكذا روى نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم أنه قال تفضل صلاة الجميع على صلاة الرجل وحده بسبع وعشرين درجةً وعامةٌ من من من وعامةٌ النبي صلى الله عليه وسلم إنما قالوا 25 إلا ابن عمر فإنه قال ب 27 وبه قال حدثنا إسحاق بن عيسى الأنصاري موسى موسى إسحاق بن موسى الأنصاري قال حدثنا معن قال حدثنا مالك عن ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إن صلاة الرجل في الجماعة تزيد على صلاته وحده ب 25 جزءا قال أبو عيسى هذا حديث حسن صحيح باب ما جاء في من سمع النداء فلا يجيبه جي بكتي أذان شنلو اور جواب دلو نا تو أذانের জবাব দেওয়ার দুই রকমের আছে এক হলো কওলি জবাব আর এক হলো ফেলি জবাব এই বাবের মধ্যে পিছনে জবাব দেওয়ার কথা বলা হচ্ছে আলোচনা হয়ে গেছে ওটা কওলি জবাব আর এই বাবের মধ্যে জবাব দেওয়ার মোরাদ ফেলি জবাব কওলি জবাব মুস্তাহাব যেটার বয়ান তার মধ্যে আইমাদের কোনো ইখতিলাফ নাই আলবাত্তা ফেলি জবাব অর্থাৎ আজান হয়ে গেছে এখন হাইটে যায় বা যেভাবে হোক গাড়িতে যায় মসজিদে যায় জামাত ধরা জামাতে নামাজ পড়া ফেলি জবাব আহমদ ইবনে হাম্বাল এই ব্যাপারে উনি খুব মজবুত কঠিন উনি বলতেছেন ফরজে আইন জামাতে নামাজ পড়া ফরজে আইন যদি জামাতে নামাজ পড়া না হয় তো তার নামাজ হবে না এই বলতেছে আহমদ ইবনে হাম্বাল বাকি আইম্মা সালাসার মাসলাক উনাদের মাসলাক ওই সুন্নাতে মুআক্কাদা এবং বহুত আহাম সুন্নাতে মুআক্কাদার মধ্যে সবচেয়ে মুআক্কাদ ইয়ানি করিবুল বুজু এই জন্য কেউ সুন্নাতে মুআক্কাদা কোন কিতাবে লেখা আছে কোনখানে ওয়াজিব লেখা আছে বুঝা গেছে বিষয়টা এর মধ্যে খুব খাস ফরক নেই তাহলে অর্থাৎ ফরজে আইন না আমরা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা বলতেছি এ হলো আইম্মাদের এখানে ইখতিলাফ বাকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিক লক্ষ্য করলে জমহুরের মাসলাকেরই তাইদ হয় আল্লাহ রসুল বলছেন আমার মনে চায় যে আমি একদল যুবকদেরকে বলবো যে তারা যেন শুকনো কাঠ সংগ্রহ করে এরপর যে সমস্ত লোক জামাতে শরীক হয় না তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালায় দিই তাহলে আল্লাহ রসুল এই যে নুকসান করতে চাচ্ছেন আগুন দিয়ে বাড়িঘর সম্পদ পোড়ায় দিতে চাচ্ছেন এটা মামুলি বিষয়ের কারণে মামুলি গুনার কারণ করে চাচ্ছে না এর দ্বারা বোঝা গেল তর্কে জামাত বহুত বড় একটা গুনা এটা ঠিক আছে মাগার অন্যদিকে আবার আল্লাহ রসুল আগ্রহ প্রকাশ করতেছেন একদল যুবক তাদেরকে আমি বলবো তারা জামাতের পিছনে থাকবে তো ওরা তর্কে জামাত করলো না তারা তাদের তো তর্কে জামাত হয়ে গেল জামাতে আগল তো তর্ক হয়ে গেল তাহলে ফরজে আইন কিভাবে হয় বাহার ক্যাব সব কিছু মিলাইলে জমহুরের তবে এতটুক ঠিক যে জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব অনেক অপরিসীম এই জন্যই ফুকাহে আইম্মা মুস্তাহিদিন বাকি আইম্মা সালাসা ওনারা এটাকে কি বলছেন ওয়াজিব বলছেন এই গুরুত্বের কারণে এই বিষয়টা এখানে বুঝতে হবে তবে সাথে সাথে সাথে সাথে তর্কে জামাতের ওজরের লিস্ট যখন বয়ান করছেন তখন সবচেয়ে নাম আহমদ ইবনে হাম্বালের লিস্টটা লম্বা বুঝুন আইম্মা সালাসা তর্কে জামাতের ওজর তর্কে জামাত যে ওজর কেন করবে ওজরের লিস্ট সংক্ষিপ্ত আর আহমদ ইবনে হাম্বালের লিস্ট হলো লম্বা তাহলে রিজার্ভ নতিজা সমান সমান হয়ে যায় এটা হলো এই কাজ মামুলি মামুলের জিনিসের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল তর্কে জামাতের ওজর হিসেবে গণ্য করে আর আইম্মা সালাসা সহজে ছাড়ে না তাহলে বোঝা গেল যে রেজাল উনি ফরজে আইন করলেও ওজর তো লম্বা ওজরের লিস্ট লম্বা আর এমনি ওয়াজিব বললেও ওজরের লিস্ট মুখতাসার তো বরাবর সরব হয়ে গেল চলিয়ে وبه قال حدثنا هناد قال حدثنا وكيع عن جعفر بن برقان عن يزيد بن الاسلم عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال لقد هممت ان امر فتيتي ان يجمعوا حزم الحطب ثم امر بالصلاه فتقام ثم احرك على اقوام لا يشهدون الصلاه وفي الباب عن ابن مسعود وابي الدرداء وابن عباس ومعاذ بن انس وجابر قال قال ابو عيسى حديث ابي هريره حديث حسن صحيح فقد روى عن غير واحد غير واحد من اصحاب النبي صلى الله عليه وسلم انهم قالوا من سمع النداء فلم يجب فلا صلاه له فقال بعض اهل العلم هذا على التغليظ والتشديد ولا رخصه لاحد في ترك الجماعه الا من عذر قال مجاهد وسئل ابن عباس عن رجل يصوم النهار ويقوم الليل لا يشهد جماعه شباب شردين رجاك رات بار نماز قري কিন্তু জামাত জুমায় আসে না বলেন সে জাহান্নামি এটা ওই ব্যক্তিটা তাগলিজম বলা হয়েছে জাজরান হিসেবে বলা হয়েছে ধমক দেওয়ার জন্য বলা হয়েছে যা তুই আমার সন্তান না ঠিক এরকম বলা হয়েছে। অথবা যে লোক নাকি জামাত এবং কি বলা হয় জুমার ইনকার করে অথবা এটাকে মজাক করে এবং এটাকে কোন শরীয়তের হুকুম বলে মানে না, তার জন্য বলা হয়েছে ভাবু ফিন্নার। জি, লা ইয়াশাদু জুমাতান ওয়ালা জামাতান ফাহুয়া ফিন্নার। ওয়া বিহি ক্বালা হাদাসানা ফি যালিকা ক্বাল হান্নাদ ক্বালা হাদাসানা মুহারিবি আন লাইদিন আন মুজাহিদিন ওয়া মানাল হাদীস আন আল্লা ইয়াশাদু জামাত ওয়াল জুমাত রুবাতান আনহা। রুবাতান মানে ইরাস কইরা সে যাচ্ছে না, অথবা ইস্তিগফারান হালকা মনে কইরা। জি, লিহাকিয়া খারাপ কালকে থেকে এই পিরিশারে তো বেশি দোয়া করে।